সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সুন্নত বেদাত পৃথক করে নবীর সুন্নত আঁকড়ে ধরে, সুন্নত বেদাত পৃথক করে নবীর সুন্নত আঁকড়ে ধরে, সে তো উচ্চে রাখিল তাহার শির, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। যখন খ্রিস্টি সভ্যতা ছিল হিন্দু আনি, মুসলিম আদর্শ ধরল শুনেন সর্বাণী, যখন খ্রিস্টি সভ্যতা ছিল হিন্দু আনি, মুসলিম আদর্শ ধরল শুনেন সর্বাণী, সেই হাল ধরিল শাহ সালে খোদার সৈনিক বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। যুগে যুগে হক বাতিলের লড়াই করে সিলসিলারি ঢুকল ধারা বাংলার ঘরে, যুগে যুগে হক বাতিলের লড়াই করে সিলসিলারি ঢুকল ধারা বাংলার ঘরে, সেই সিলসিলা রাখতে জারি থাকে সে অধীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। শরীয়ত মারফত যদি চাও গো কেহ, সরসিনাতে নিয়ে যাবে মন আর দেহ, শরীয়ত মারফত যদি চাও গো কেহ, সরসিনাতে নিয়ে যাবে মন আর দেহ, দুই গানে মিলবে তাহার মারফতের তীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। পীর সেজদা মাজার পূজা সরসিনাতে নাই, শরীয়তের মানদণ্ডে থাকে যে সবাই, পীর সেজদা মাজার পূজা সরসিনাতে নাই, শরীয়তের মানদণ্ডে থাকে যে সবাই, কারণ আলেম উলামার আছে সেথায় নীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শের বীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে আত্মশুদ্ধির পথ দেখি সবাইকে ডাকে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে আত্মশুদ্ধির পথ দেখি সবাইকে ডাকে, সে তো আল্লাহর দলের সঠিক আমির, সে তো হিজবুল্লাহরই সঠিক আমির, আমার বাংলাদেশের সরসিনারি পীর, আমার বাংলাদেশের সরসিনারি পীর। সর্বযুগের সর্বসেরা সিলসিলারি পীর, সুন্নতে নববী আদর্শে রবি আমার বাংলাদেশের সার্সি নারী পীর আমার বাংলাদেশের সার্সি নারী পীর খাটি মনে পীরের কাছে যারা এলো খোদার আরশ কলবেতে দেখতে পেল খাটি মনে পীরের কাছে যারা এলো খোদার আরশ কলবেতে দেখতে পেল দূর হয় সব মনের যত আধার তিমির আমার বাংলাদেশের সার্সি নারী পীর আমার বাংলাদেশের সার্সি নারী পীর সর্বযুগের সর্বসেরা সেলসেলারি পীর সুন্নতে নববী আদর্শে রবি আমার বাংলাদেশের সার্সি নারী পীর আমার বাংলাদেশের সার্সি নারী পীর আমার বাংলাদেশের সার্সি নারী পীর